পারছি, লোভি এই সেই খুনখোর অমুক্ষ ছুতখোর এইসব করে আমরা জাত মেরে দিচ্ছে, একদম সাধারণ মানুষের জেড়ে লাল করে দিচ্ছে, কথা বুঝতে হচ্ছে। ও হুজুর ওয়াজ করলো, মেহরাব ভাই বললো, মুবাল্লিক সাহেব যা দিয়েছে, আমির সাহেব যা দিয়েছে না, বাপরে বাপ, যারা ফোন নেয় না আজকে সালামি হয়ে গেছে। আর বিয়েটা কারা পড়ায়? ডাক্তারে বিয়েটা উকিলে পড়ায়, প্রফেসরে পড়ায়, মাস্টারে পড়ায়? আগের রাত্রে মাওলানা ওয়াজ করে ঝেড়ে ফাটিয়ে দিলে একদম, সেই আর পরের দিন বিয়ে পড়াচ্ছে, যে বিয়ে পড়িয়ে বলছে রান্নাটাতে হেভি হয়েছে, একটু হাড় দেখে লিয়াই না, আরাম খোদা খাবে, হাড় দেখে লিয়ায়, সিস্টেম গন্ডগোল হয়ে আছে, খালি ও কি করছে দেখছি, ও কি করছে দেখছি, ও কি করছে দেখছি, লোকের দিকে অঙ্গলি না করে নিজে কি করেছো সেটা দেখো আগে, কথা বুঝতে পারছেন? খালি ও কি করছে, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, আপনি নিজে কি একবার দিতে দেখেছেন? খালি ওর উপর দিয়ে চালিয়ে দিচ্ছেন, ও এই করেছে, ও সেই করেছে, ও ওর খবরে জবাব দেবে, তুমি ওর খোদা, তুমি বিচার করছো কেন? তুমি বড় জোর প্রোটেস্ট করতে পারো, প্রতিবাদ করতে পারো, বলতে পারো, তা যদি তোমার কথা না শুনি তুমি সেখান থেকে দূরে সরে যাও, প্রতিরোধ করো হাত দিয়ে, না পারলে জবান দিয়ে, তা না হলে তুমি মন থেকে ঘৃণা করো তাকে, নিজে ছুঁচু করে নিয়ে অপরের পেছনে নোংরা দেখে বেড়াচ্ছে। দেখ গাড়ি আছে ঝেড়ে দিচ্ছি, বাঁচলে মাত্র যে গরিবের গাড়িতে মেরে দিলে মুশকিল আছে, কথা বুঝতে পারছি? ও কি করেছে, এই কি করেছে সেদিকে দেখছি, আমি নিজে কি করছি একবার আমি নিজে খেয়াল করে দেখলাম না, এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আল্লাহ রাসূল রাত্রে ঘুমাচ্ছেন না উম্মতের জন্য, আমাদেরও উচিত আমার রাসূলের ময়দানে যে একটু হাজির দেওয়া, তাই না? আমার নবীজির ব্যাপার, আমার জানের ব্যাপার, বক্তা কে, হুজুর কে, মাওলানা কে ব্যাপার সেটা নয়, আমার আল্লাহ করেছিলেন মিলাদ কোরআন পাকের একাধিক জায়গায় সমবশ্যরান, এটাকে বুশরা বলা হয়েছে, বিরাসূল মিয়াত মিন বাকিসহু আহমদ, আনন্দ সংবাদ, আমার পরে কেউ আসছে নাম হবে আহমদ, আল্লাহ আনন্দ সংবাদ বলেছে, তাই ঈদ ও মিলাদুন নবীতে একটু বসার দরকার নেই? অবশ্যই, যদি তার শাফাত নিতে হয়, জিব্রাইল যে বলে আল্লাহ নবী শুতে চাই না, বলছে কোনো ব্যাপার নয়, কেন? বলছে নবী বলছে তার উম্মত গুলোকে নাজাত দিতে হবে, আল্লাহ বলছে যাও রাসূলকে যে বলো সে তার উম্মতদের জানা ভালোবাসে, আমি আল্লাহ তার থেকে অনেক বেশি আমার মোহাম্মদকে ভালোবাসি, যাও সে তার উম্মতদের জন্য রাত যাচ্ছে, আমার হাবিবের আরামের জন্য আমি তার উম্মত গুলোকে আল্লাহ দেবো না, বলুন না সুবহানাল্লাহ, জিব্রাইল আমার রাসূলকে বলতে, ফের আমার রাসূল নামাজে দাঁড়িয়ে যায়, খুদা নে ইনকে মাঙ্গে পুরি কর চুকে হ্যায় ফির ভি নামাজ মে খড়ে হো গয়ে, আল্লাহ দাবি মেনে নিলো এখনো নামাজ পড়ছে, সালাম ফিরতে বলছে হুজুর আপনার কাজ হয়ে গেছে ফের নামাজ পড়ছেন কেন? বলছে আল্লাহ আমার উম্মতদের উপরে এত বড় মেহরবানি করেছে, আমি আল্লাহ আমার উম্মতদের তরফ থেকে নামাজের শুকরটা আদায় করে নিলাম, বলুন না সুবহানাল্লাহ, আবার কি চাই, আমার কি চাই, কত কি আমাদের জন্য করেছেন, আমরা গুনাগার, আমরা খাতাকার, পাপী, পাপিষ্ঠ, গুনাহ করে ফেলেছি, উপায় নেই, আর ক্ষমা হবে কি করে, সেই রাসূলের তা ওসিলা দিতে হবে, নবীজির দোহাই দিতে হবে, নাহলে উপায় নেই, না গুনাহ করলি কেন, হয়ে গেছে আর কি হবে, এখন আর ওসব বলে লাভ আছে, আল্লাহকে মদ খেয়ে ফেলেছি হয়ে গেছে, জুয়া খেলে ফেলেছি হয়ে গেছে, আর তো দিন ফিরে আসবে না, আল্লাহ গো পাপ করে ফেলেছি হয়ে গেছে, পাস্ট মাজি মামাজা ফামাজা যেটা হওয়ার হয়ে গেছে, আজও মনে কাটার মতো বিধে আছে, এখন কি করব আল্লাহ, আল্লাহ একটু ভুলভাল পথে চলেছিলাম, কোথায় একটু গান টান শুনতাম, আল্লাহ রাত্রে ফাংশন দেখার একটা নেশা ছিল, আল্লাহ সপ্তাহে দু তিনটে বই দেখতাম, আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে করে ফেলেছি, এখন কি হবে খোদা, আল্লাহ কি করবো, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ যা হওয়ার কি আর ফিরে আসবে দিন, গাড্ডায় পড়ে আছে এখন উঠতে হবে, কি কেরিন লাগাবেন সেটা দেখে, আল্লাহ বলছে ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওমাই ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা, আল কোরআন ভালোর হিসাব ও জর্রা জর্রা দিতে হবে, খারাপের হিসাবটাও জর্রা জর্রা দিতে হবে। এখন আপনি বলেন তো, আপনি গান শুনেছেন, আমি গান শুনেছি, আপনি সিনেমা দেখেছেন, আমি সিনেমা দেখেছি, আপনি মদ খেয়েছেন, আমি মদ খেয়েছি, কথার কথা বলছি, বুঝতে পেরেছি। নাউজুবিল্লাহ, আল্লাহ সব হারাম জিনিসের দিকে না জানা তাকাতে হয়। আমার মতো সবাই বললেন তো, যত মানুষ বসে সবাই বলেন আল্লাহ নাউজুবিল্লাহ, ওই হারাম জিনিসের দিকে যেন না তাকায়, আমাদের চোখ যেন না পড়ে, মনে মনে মেহনত করে, কারণ তাকানোটাও গুনাহ। আমি কিন্তু খাওয়ার কথা বলছি না, একবার হাতে ধরার কথা বলছি না, আমি তাকানোর কথা বলেছি। আল্লাহ যেন এই হারাম দিকে নজর না তাকায়। বলুন আমিন। আল্লাহ করে ফেলেছি, এখন কি করব? শাস্তি নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। বাপরে আল্লাহ, তুমি আমাদের শাস্তি দিও না আল্লাহ, তোমার শাস্তি নেওয়ার মতো ক্ষমতা নেই, কোনো ব্যাপার নয়, একটু শাস্তি দে আল্লাহ, একটু তুমি শাস্তি দিও না, করে ফেলেছি। কেন শাস্তি নিবি না আল্লাহ? তোমার একটা নাম হলো গফুর, আল্লাহ তোমার একটা নাম গফুর, ক্ষমাকারী। আমরা গুনাহ না করলে তুমি কাদের জন্য ক্ষমাকারী আল্লাহ? যে বান্দারে তোরা আজ আমাকে ধরে ফেলেছিস, যা রাতে অন্ধকারে নীরব নগরীতে একা হয়ে যা, নিজের গুনাহ খাতা গুলোকে খেয়াল কর, আমি আল্লাহ আমার কাছে একটু গিয়াজারি কর, দুপুটা চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর চোখের পানি, আল্লাহ দুপুটা পানি আসে, কোনো ব্যাপার নয়, মাছের মাথা পরিমাণ চোখে পানি নিয়ে আয়। বলছে আল্লাহ না কাঁদলে কি তুমি মাফ করবে না? আমরা বোম দেখেছি, পিস্তল দেখেছি, গুলি দেখেছি, রক্তপাত দেখেছি, লড়াই দেখেছি, আমাদের সহজে চোখে পানি আসে না আল্লাহ। বলছে ওরে আমার, ওরে আমার দয়ান নবীর আদরের উম্মতেরা, তোদের যখন কান্না পাচ্ছে না, কান্দে তোদের কে হবে না, কাদার মধ্যে একটু অভিনয় কর, আমি আল্লাহ তোর অভিনয় করা কান্নাটাকে আসল কান্না বলে তোকে নাজাত দিয়ে দেব। তুই মুখটা বেঁকা না, আমি আল্লাহ তোর অ্যাকশনটাকে অরিজিনাল বলে চালিয়ে দেব। কথা বুঝতে পারছেন? কেরেন পাওয়া গেছে কেন? ওরে তোদের জন্য কাল কিয়ামতের ময়দানে কেউ কাঁদবে, যার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওটা কে? Mr. Sir William Morfitt, I am the disabled follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in all of our world. He was the better mind, not only his own age but of all ages. বংশসূত্রে খ্রিস্টান হলেও মানে বিশ্বের মধ্যে সর্বকালের শ্রেষ্ঠ এবং মানবের মানবিকতার প্রতীক যদি কয়, ইসলামের নবী মোহাম্মদ ছাড়া আর অন্য কেউ নয়। কালকে আমাদের দিনে যদি কাঁদতে হয়, আমার রসুল কাঁদবে। আল্লাহ বলছে মোহাম্মদকে শান্ত রাখার জন্য আমি আল্লাহ তোদের অভিনয়টাও মেনে নিতে বাধ্য হলাম। বড় ইন্টারেস্টিং জায়গা যাক আমার ভাইরা। তো কিসের খাতিরে? সব দেখুন, রসুলের খাতিরে, সব নবীজির জন্য, এ টু জেড। এখন কি হবে আবু জেহেলের? আমি বলতে বলতে বেরিয়ে গেছিলাম, মনে পড়ছে তো নাকি আমি কোথা থেকে বেরিয়ে গেলাম? বলছে চলো তাহলে আমার খোদাকে দেখবে, চলো। মুসা কালিমুল্লাহ দেখতে পাইনি, তুমি কোথা থেকে দেখবে গো? তাহলে আমার খোদা দেখতেই হবে তোমাকে, যাও। আমার আল্লাহ উপর থেকে দেখছে, রসুল মন খারাপ করে আছে। নবীজি আমার বার হয়ে চলে গেলে, বার হয়ে চলে যায়, আপনি আবু জেহেল বার হয়ে চলে গেলেন, আল্লাহ আওয়াজ দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কমলিওয়ালা, হ্যাঁ আমার কমলিওয়ালা, জি পরবর্তীকার, কি হয়েছে? চোখ ভরা পানি, টেনশন নিচ্ছ নাকি? বলছে আবু জেহেল এসে কি বলেছে জানেন? আবু জেহেল বলছে আপনাকে দেখবে, বলে দাও আমাকে দেখতে পাবে না। বলছে সেটা তো আমি বলেই দিয়েছি। বলছে তারপর এখন ঘুরিয়ে বলছে ওর খোদাকে আমায় দেখতে যেতে হবে। বলতে যাও যে দেখে এসো। আল্লাহ কি বলছেন এটা? আমার জীবন চলে গেলে ওর খোদাকে সেজদা দিতে পারবো না। না না যাও না, না আল্লাহ আমি পারবো না, না না তুমি যেও, আল্লাহ আমি পারবো না, না হাবিব আমি বলছি তুমি যাও না, কি হয় দেখো। আল্লাহ ওটা আপনি আমাকে বলবেন না, আমার হুকুম জারি হয়ে গেল তোমার উপরে। আমার রাসূল জব জব জব জর করে কাঁদছেন। আবু জেহেল এসে বলছে মোহাম্মদ কে ডিসাইড করলে, কিছু করলে বলো। বলছে আমি তোমার খোদাকে দেখতে যাব। দিন ঠিক হয়ে গেল, চতুর্দিকে এলান করে দিল, মোহাম্মদ বলেছে ধর্ম বলতে কিছু নাই, ও পুরনো ধর্মে ফিরে আসবে, আল্লাহ বলতে কিছু নাই, নিজের পুরনো ধর্মে ফিরে আসবে বলেছে, আল্লাহ বলে কিছুই নাই, সেগুলো হচ্ছে সব ভুল কথাবার্তা, কত কি বদনাম করছে। এত কথা নবী বলেছে? নবী খালি বলেছে যাও বেটে গেল। নবী শুধু বলেছে যাও। দিন এসে গেল সবাইকে বলেছে অমুক দিনে তোরা দেখবি এরকম আসে মোহাম্মদ আল্লাহর রাসূল ঘর থেকে বেরোবার সময় চোখ ভরা পানি নিয়ে বার হয় আমার আল্লাহ তুমি মোহাম্মদের বউ দিয়ে দাও আল্লাহ তোমাকে ছাড়া আমি কাউকে সিজদা দিতে পারবো না আমি তোমাকে ছাড়া কাউকে দেখতে পারবো না আল্লাহ তুমি আমাকে মউত দিয়ে দাও আমি ভালোবাসতে পারছি না তোমাকে ছাড়া অন্য কাউকে আমার আল্লাহ বলছে মোহাম্মদ গো আহেড তুমি এগিয়ে যাও হাবিব তুমি চিন্তা করো না তুমি এগিয়ে যাও আল্লাহ রাসূল এগিয়ে গেলেন বলছে আল্লাহ গো আমি পারবো না আর আবু জেহেল দেখাচ্ছে সবাইকে এই দেখকে দেখ দেখো মোহাম্মদ যাচ্ছে কিনা আমি মিথ্যে বলি না সত্যি বলি দেখ প্রমাণ দেখ ঘুম পেয়ে গেছে নাকি গো সুবহান আল্লাহ একটু জোর করে বলবেন তো আমি এতক্ষণ ধরে চিল্লাচ্ছি আমার গলা বসলো না আপনাদের বসে গেল নাকি জোর করে বললেন সুবহান আল্লাহ ফেরেশতা সাক্ষী হয়ে যাচ্ছে যে হাবিবের পাগল গুলো আজও পর্যন্ত এখনো পর্যন্ত তারা নবীর জন্য দিওয়ানা হয়ে আছে কি আছে বাপবাটার মহব্বতে ভেজাল আছে মা ছেলের মহব্বতে ভেজাল আছে বন্ধু বন্ধুর মহব্বতে ভেজাল আছে ভাই ব্রাদারের মহব্বতে ভেজাল আছে বউ বউবরের মানে স্বামী স্ত্রীর মহব্বতে ভেজাল আছে প্রেমিক প্রেমিকার মহব্বতে ভেজাল আছে একটা উম্মত গুনাগার হতে পারে উম্মত সিয়াকার হতে পারে উম্মত পাপী হতে পারে উম্মত বেনামাজি হতে পারে কিন্তু ওই বেনামাজি উম্মতটা আল্লাহর রাসূলকে যে ভালোবাসে এতে কিন্তু কোন ভেজাল নেই বলুন না সুবহানাল্লাহ কারণ পাপ সারা জীবন পাপ রয়ে যাবে পাপি আল্লাহ ওয়ালা হয়ে যাবে গুনাহ সারা জীবন গুনাহ রয়ে যাবে গুনাহগার কিন্তু আল্লাহর ওলি হয়ে যাবে হারাম সারা জীবন হারাম রয়ে যাবে হারাম খোর কিন্তু আল্লাহর প্রিয় হয়ে যাবে আর মদ মদ সারা জীবন মদ রয়ে যাবে মাতাল কিন্তু হযরতে বিশের হাফি হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ ঘাবড়াচ্ছেন কেন একদিকে রহমানুর রহিম অপরদিকে রহমতুল লিল আলামিন আর তার মাঝে আমরা একটু ধর্মমুখী হলি একটু মসজিদমুখী হলি একটু সুন্দর করে লাইফ স্টাইলটা গড়তে পারলে ইনশাআল্লাহ কোন টেনশন নেই দেখবেন আবার কারো পেছন ধরে নামাজ পড়তে হবে বলে বউ বাচ্চা ছেড়ে দিয়ে পালাবে না জানো আমার রাসূল বলছে আমি নটা স্ত্রীকে নিয়ে সংসার করি তার মধ্যে থেকে আল্লাহকে আমি ডাকি আর আমার থেকে বেশি আল্লাহকে তোমরা কেউ ভালোবাসো না যে তাহাকাল তো আল্লাহ বলে একজন নিয়ে চলে যাচ্ছে না আল্লাহ দেখবে আমার ব্যবসা আল্লাহ দেখবে আমার চাষবাস আল্লাহ দেখবে কোথায় চলে গেল ঘুরে ঘাড়ে এসে ধান কাটা হচ্ছে ব্যানার্জি বাবুর একদিকে জমিতে ষোলমন ধান চ্যাটার্জি বাবুর ষোলমন ধান ওদিকে শ্যামল বাবুর ১৮ মন ধান তোর কত ছমন হয়েছে টেনে টেনে ফের আগড়া বাদ দিয়ে হুজুর হইলে আল্লাহ দেখবে তো ওদের ১৮ মন করে হলো আর আমার ছমন হলো কেন ব্যবসা আল্লাহ দেখবে কর্মচারীদের ছেড়ে দিয়ে চলে গেছে সব দেখছে লাল বাতি জ্বলে বসে আছে কথা বুঝতে পারছেন কি হলো আল্লাহ দেখবে বললে তো আমার ব্যবসার এই অবস্থা কেন আল্লাহ খাওয়াবে আল্লাহ বলেছে গাল হা করে বস থাক হাত দিয়েছে খেটে খাও ভুল তাওয়াক্কুল মানুষকে দেখানো ঠিক নয় মাওলানা সাহেব বলি সাহেব মোবাল্লেগ আমির সাহেবদের আমি একটু বুঝিয়ে দিয়ে গেলাম এগুলো ভুল তাওয়াক্কুল আপনার কর্ম হিল্লায় রুজি বাহানায় মত আপনাকে রুজির হিল্লা করতে হবে তার মধ্যে দিয়ে আল্লাহকে ডাকতে হবে রসুলকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসবে আল্লাহ বলছি হাবিবকুমুল্লাহ আমি তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ তখন আমাদের মালে ধনে বরকত দান করবে বলুন না সুবহানাল্লাহ সব ছেড়ে দিয়ে চলে যাবেন না না না না না সুজানা ইসলাম আমি ডিটেলসে যাচ্ছিলাম বুঝলেন জাস্টলি কাজ দিয়েছি তো এই ধরনের কোরআনে হাদিসে এই ধরনের মদ দল এই রকম সিস্টেম কোন জায়গায় কোন সাহাবার যুগে নবীর যুগে এইসব ছিল যদি দেখিয়ে দিতে পারেন আমিও মেহরাব বলছি কাল থেকে আমিও বার হব সব মসজিদে মসজিদে ঘুরবো চিল্লা দেবো এদিকে যাবো ওদিকে যাবো একবার দেখিয়ে দিন হাদিস পাকে এই দলটা আছে আর আপনি বেরোলে ১০ জন বার হবে আমি বার হলে প্রথম চান্স এই ১০,০০০ আমার সাথে জানেছেন না যাদের দোয়ার ওসিলায় আজকে আমরা এইসব জায়গায় ঘুরছি উনি যদি ডাক দেন ১০,০০০ বার হবে তো তুমি মানে ২০ বছর ধরে জানা করেছো এরা ৫ বছরে কেন ৫ মাসে তাই করে দেবে কথা বুঝতে পারছেন না কি আছে একবার দেখিও দেন, হাদিসে আছে কোরআনে আছে, আর যদি না হয় বুকার দল, হ্যাঁ নামাজ শিখা হচ্ছে তো, দোয়াগুলো শিখে ফেলছি তো, এই করছি সেই করছি অঙ্ক করছি, পড়বে কোথায়? কি কি দোয়া যাবে, চা খাওয়ার দোয়াও শিখে নিয়েছি, কি চা খাওয়ার দোয়া আবার করতে শিখি, হ্যাঁ গেছিলাম চা খাওয়ার দোয়া শিখেছি, তোরা ফুলপুরা হুজুরদের ভালোবাসি, চা খাওয়ার দোয়া জানিস, কি চা খাওয়ার দোয়া, দুধ খাওয়ার দোয়াটা পড়লি তো চায়ের চা খাওয়ার দোয়া হয়ে যাবে, চায়ে দুধ দেওয়া থাকে চা খাওয়ার সব দুধ দুধ খাওয়ার দোয়া, আমি তো রসা খেয়েছি, ওতে তো দুধই নেই, কি করে লাগলো কথা বুঝতে, আমি রসা খাচ্ছি, ওর দোয়া ওখানে সেটিং হবে কোথেকে, বুঝলে সব জায়গায় দোয়া টোয়া লাগাবেন না, জেনে রাখা ভালো, প্রথমে নিজের ফরায়েদ গুলোকে আদায় করুন, নিজের ফরজ ফরায়েদ কে আদায় করুন, সুন্নতে মুআক্কাদা আদায় করুন, দোয়া দরুদ শিখা ভালো, কিন্তু দোয়া দরুদের উপর ভর করে মেসমেরিজমের মতো মানুষকে জাদু করে নিয়ে অন্যদিকে চলে যাওয়া, ওটা কি বলেন তো, ধর্মের দোহাই দিয়ে নিজের দল গুছানো, কথা বুঝতে পারছেন, এই দোহাই দেওয়া চলবে না। আর যদি বলেন না কোরআনে আছে হাদিসে আছে, এই ছয় ছয় উসুল বিশিষ্ট দল কোরআনে আছে হাদিসে আছে যদি দেখান, আমিও কোরআন পড়েছি, আমিও হাদিস পড়েছি, আমাদের বাপ চাচাদের কাছে শিখেছি, একবার যদি দেখিয়ে দেন আমি কালকে বার হব, একদম চ্যালেঞ্জ করে দিচ্ছি, হবে না। যাক আমার ভাইয়ের আমি যেটা বলছি, আমার রাসূল বেরিয়ে গেছে বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলছে হাবিব তুমি এগোতে থাকো, আমার আগে গেছে বলছে হাবিব তুমি মাফ করে দাও, আমার রাসূল বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বলছে না হাবিব তুমি এগো, বলছে আল্লাহ গো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে দেখতে পাবো না, বলছে না না না হাবিব তুমি আগে যাও, সমস্ত মানুষ টিচকিরি করছে, রহস্য করছে, বুথখানার সামনে এসে গেছে, লাত জাত মানে থাবল দাঁড়িয়ে আছে, আবু জেহেল লাগিয়ে গেছে, আমার রাসূল শরীরটা অসুস্থ হয়ে গেছে, টুকরো টুকরো কাঁদতে কাঁদতে হাঁটুর উপরে ভর দিয়ে আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ গো তুমি হাবিবের মত দিয়ে দাও, আমি বললাম মাফ বাঁচতে চাই না, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে সিজদা দিতে চাই না, আমি তোমাকে ছাড়া কাউকে দেখবো না আল্লাহ, তুমি আমি মোহাম্মদের মত ঢুকে গেছে, ওর পরেই আমাকে ঢুকতে হবে, ওকে সিজদা দিতে হবে, আমার রাসূল বলছে আমি ওখানে যেতে পারবো না, আমার আল্লাহ বলে হাবিব তুমি একা কেন যাবে, তোমার সাথে তোমার দোস্ত আমি আল্লাহ যাব, আমিও তো যাবো, তুমি ঘাবড়াচ্ছ, আমি আছি না, আমার রাসূল চোখ মুছে বললো ঠিক আছে যাবো, আবু জেহেল সোজা গেল, লাত জাত মানে হাবলের পায়েতে সেজদায় পড়ে যায়, হাবলের পায়ে সেজদায় পড়ে যায়, আমার রাসূল দেখছে কেমন করছো, ও তুমি তো আমার সাথে আছো, ঠিক আছে কোন চিন্তা নেই, বলুন না সুবহানাল্লাহ, আবু জেহেল ফিরে এসে আল্লাহ রাসূলকে বলছে মোহাম্মদ তোমার ঘামান্ড ভেঙে দিলাম আজকে, আর কোনদিন চ্যালেঞ্জ করবে না, খোদা আছে বলে খবরদার আজকে তোমায় সাবধান করে দিলাম, তম্বি করছে হুঙ্কার দিচ্ছে, আমার রসুল শুধু মাথা নাড়ছে বলে গেম তুই দেখিস কোথায় এখন বাকি আছে দাঁড়াও, বলছে চাও খোদা তোমার কেউ নেই মিথ্যা, আমার খোদার পায়ে একবার সেজদা দাও, মানুষজন দেখছে তোমার আজকে বেইজ্জত করে দিয়েছে তোমাকে, আমার রাসূল মনে মনে করছে মানে ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমার সাথে তো আছে, তুই কোথা থেকে আমাকে বেইজ্জতি করবি, আমার রাসূল এবারে মুতখানার দিকে গই, সমীপে যায়ে তো পরওয়ানা পরওয়ানা নহীঁ রহতে মেরে মোহাম্মদ মুতখানা মে যায়ে ও মুতখানা মুতখানা নহীঁ রহতে, আমার রাসূল যখন আগিয়ে যায় আবু জেহেলের খোদা দাঁড়িয়ে আছে, লাত জাত মানে হাবল দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল আগিয়ে যে তাকিয়ে দেখে, আবু জেহেল বলছে সেজদা করো, যে কথাটা বলেছে আমার রাসূল আসমানের দিকে তাকায়, আল্লাহ বলছে কি হয় দেখো, বিদ্যুৎ চমকাবার মতো একটা আওয়াজ হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় আবু জেহেলের খোদাগুলো সব পা থেকে ফেটে যাচ্ছে, আমার রাসূল বলছে কি হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে আবু জেহেল নিজের খোদা আরব জেলের খোদাগুলো থেকে ভেঙে ভেঙে আমার রাসূলের কদমে সেজদাই পড়ে যা। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার রাসূলের কদমেতে সেজদাই পড়ে যায়। ভিড় আসার পর হাজার হাজার রাসূলের শত্রু আমার রাসূলের কদমে নিজেদেরকে আত্মসমর্পণ করে তওবা পড়ে নেয়। বলুন না সুবহানাল্লাহ, বুঝা গেছে? নারে তাকবীর। www.anibas.in